السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা আলোচনা করব রমজানের পরে রমজানেরই একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে স্ত্রী মিলন। স্ত্রী মিলন বৈধ রমজানের রাতে, স্ত্রী মিলন বৈধ। এমনি স্ত্রী মিলন নিয়ে সব আছে কথা আপনারা জানেন, তবে কোন কোন সময়ে স্ত্রী মিলন হচ্ছে হারাম। স্ত্রী মিলন বা স্ত্রী সহবাস হচ্ছে হারাম। যেমন মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করলে পরে এক প্রকার কুফরি হয় এবং কাবিরা গুনাহ হয়, আর আল্লাহ তাআলার কোরআনের বিরোধিতা হয়, যে কোরআনে স্পষ্ট করে ঘোষণা করা হয়েছে যে এই অবস্থায় মাসিক বা হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস জায়েজ না, বলতে কাফারাও লাগে। সওয়া চার গ্রাম সোনা না পারলে তার অর্ধেক সোনা বা তার মূল্য কি লাগবে, কাফারা লাগবে, জরিমানা লাগবে যদি কেউ মাসিক অবস্থায় স্ত্রী মিলন করে। তেমনি পায়খানা দ্বারে বা পায়ু পথে সঙ্গম করা হারাম, এটাও এক প্রকার কুফর। রোজা অবস্থায় দিনের বেলাতে স্ত্রী সহবাস করা, এটা হচ্ছে কি, গুনাহ তো বটেই, কাবিরা গুনাহ, রোজা নষ্ট করবে, এবং এতেও কি লাগবে, কাফারা লাগবে, বিশাল কাফারা। সেই নিয়ে আলোচনা আমরা করব। কিছু রোজা আছে যে রোজা অবস্থায় যদি স্ত্রী সহবাস করে ফেলা হয় তাহলে কাফারা লাগবে না কিন্তু গুনাহ হবে, আর কিছু রোজা আছে যে অবস্থায় যদি স্ত্রী মিলন করে ফেলা হয় তাহলে তাতে গুনাহ হবে না এবং কাফারাও লাগবে না। এই শ্রেণীর আমরা কিছু আলোচনা আজকে রাখবো, যাতে করে সবাই আমরা জানতে পারি, আশা করি মনে রাখবো এবং সবারই জীবনে কাজে লাগবে। সঙ্গম বলতে স্ত্রী জনিতে স্বামীর যে অঙ্গ আছে সেই অঙ্গ স্ত্রী অঙ্গে প্রবেশ করলেই তাকে কি বলা হয়, স্ত্রী মিলন বা সহবাস, যার ফলে স্ত্রী মিলন করা মানে বলা হয়, তাতে বীর্যপাত হোক চাই না হোক, এই অবস্থায় রোজা নষ্ট হয়ে যাবে। আর অবৈধভাবে পায়খানা দ্বারে লিঙ্গাগ্র প্রবেশ করালেও কি হবে, রোজা নষ্ট হয়ে যাবে। স্ত্রীর পায়খানা দ্বারে সঙ্গম করা যেমন বললাম মহাপাপ এবং তা এক প্রকার কুফরি। আর রোজা অবস্থায় যখনই রোজাদার স্ত্রী মিলন করবে তখনই তার রোজা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই মিলন যদি রমজানের দিনে সংগঠিত হয়, তার মানে সেহরি খাওয়ার পরে, ফজর আজান হয়ে গেল, ফজরের পরে সেহরির সময় শেষ, তারপর থেকে নিয়ে ইফতারি করার আগে পর্যন্ত যদি সময়ে এই সহবাস সংগঠিত হয় রোজাদারের জন্য এবং রোজাদারের জন্য রোজা ফরজ হয়, মানে ফরজ রোজা হয়, অর্থাৎ রোজা কাজা করা তার জন্য বৈধ না হয়, তাহলে ওই মিলনের ফলে যথাক্রমে পাঁচটি জিনিস সংঘটিতে হবে, পাঁচটা জিনিস হবে। তুমি দিনের বেলায় রোজা অবস্থায় এমন রোজা যে রোজা তোমার ফরজ, যে রোজা তোমার ভাঙা জায়েজ নয়, সেই রোজা অবস্থায় যদি করে ফেলো পাঁচটা জিনিস তোমার উপরে হবে। নম্বর এক, তোমার উপর তোমার কাবিরা গোনা হবে, কাবিরা গোনা হবে, আর তার ফলে তাকে তওবা করতে হবে, কারণ ইচ্ছা করে একটা রোজা ভাঙা, আল্লাহ বলছেন রোজা রাখা তুমি রোজা ভেঙে দিলে, তাও আবার এমন কাজ করে যে কাজ করা নিষেধ, তার জন্য তোমার কাবিরা গোনা হবে, আর কাবিরা গোনা থেকে বাঁচতে কি করতে হবে, তওবা করতে হবে। দু নম্বর, তার রোজা বাতিল হয়ে যাবে, আর রোজা বাতিল হয়ে যাবে মানে কি করতে হবে, রোজা কাজা করতে হবে। এবার কাজা কবুল করবেন না করবেন ওলামাদের বিভিন্ন মত, ইচ্ছা করে রোজা যদি নষ্ট করে তাহলে তার রোজা হবে না হবে, একটা হাদিসে আছে যে সারা জীবন রোজা রাখলে তার রোজা হবে না, কিন্তু হাদিসটা সহি না। বাকি থাকলো যে ইচ্ছাকৃত যদি রোজা কেউ নষ্ট করে, ইচ্ছাকৃত নামাজ যদি কেউ ত্যাগ করে, ইচ্ছাকৃত নষ্ট করার পরে সেটা যদি কাজা করা হয় কবুল হবে কিনা আল্লাহ ভালো জানেন। নম্বর তিন, তাকে ওই দিনের অবশিষ্ট অংশ পানাহার ইত্যাদি থেকে বিরত থাকতে হবে, না যে রোজা ভেঙে দিলাম তো চল সারাদিন খাই না, চলবে না। মনে করুন সকালে রোজা রেখে সেই খাওয়ার পরে ভজনের নামাজের পরে সে স্ত্রী সহবাস করলো, এবার সারাদিন পরে আছে তো রোজা যখন ভেঙেই দিলাম তখন সারাদিন কি করি, খাই বা আরো সহবাস করি, না যায় না, চলবে না। বাকি দিনটাও তাকে রোজা অবস্থায় থাকতে হবে, কিন্তু রোজাটা হবে, রোজা তো হবেই না। নম্বর চার, ওই দিনের রোজা রমজান পর কাজা করতে হবে, যেমন আগেই বললাম কাজা তাকে করতে হবে, কিন্তু কাজা হবে কিনা আল্লাহ মানে কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে। নম্বর পাঁচ, বৃহৎ কাফফারা তার জন্য তাকে আদায় করতে হবে, আর তা হলো একটি ক্রীতদাস মুক্ত করতে হবে। ক্রীতদাস আমাদের আছে প্রচলিত না, দাস নয়, ক্রীতদাস। এই যুগে দাস প্রথা আছে কিন্তু ক্রীতদাস প্রথা নেই। দাস প্রথা বলতে দাস যে বাড়িতে কাজ করে এসে তাকে তো দাস বলা হয়, তাই না? তো কিন্তু সেই দাস না, যে আমাদের দেশে দেখছি এখানে আসছে, আমাদের দেশ থেকে দাসী আসছে, এই দাসী এরা বাড়িতে কাজ করছে, এরা কাজের মেয়ে, কিন্তু দাসী বলা হয় কিন্তু কৃত দাসী নয়। তো কৃত দাস বা দাসী মুক্ত করতে হবে, তাতে সক্ষম না হলে বা না থাকলে কি করতে হবে, লাগাতার এক টানা বিনা ওজরে এক টানা কি করতে হবে, দুই মাস রোজা রাখতে হবে। একদিনের বা জায়গায় দুই মাস রোজা রাখতে হবে, পারবেন? এখন বলে হুজুর এই এক মাস রাখতে গিয়েই তো আমি সর্বনাশ করে ফেললাম, তাহলে আমি দু মাস কি করে রোজা রাখবো? তাহলে ঠিক আছে, সক্ষম না হও, যদি তুমি সক্ষম না হও, তোমার অসুস্থতা আছে কিংবা কষ্ট হয়, তাহলে এক কাজ করো, ষাট জন মিসকিনকে, ষাট, এই ষাট জন, ষাটটা রোজার বিনিময়ে ষাট জন মিসকিন খাইয়ে দাও। কিভাবে মিসকিন খাওয়াতে হবে? মিসকিনকে ডেকে, ষাট জন মিসকিনকে ডেকে এক বেলা খাইয়ে দাও। আর যদি সমস্যা হয় ভারী মনে করো, তাহলে সবা এক কিলো করে চাল এক একটা মিসকিনকে দান করো, প্রায় 75 কেজি চাল হবে, তাই না? 75 কেজি চাল তুমি একটা মিসকিনকে, দুটো মিসকিনকে, 75টা মিসকিনকে দান করো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কাফফারা, এটা হচ্ছে জরিমানা। তুমি যে বিশাল কাজটা করলে আল্লাহ তাআলার এই বিধান লঙ্ঘন করার জন্য, যে বিশাল কাজ করলে তার জন্য কি, এই হচ্ছে কাফফারা। হুজুর যদি আমার ক্ষমতা না থাকে, তাহলে ক্ষমতা অনুযায়ী করতে হবে, সে ফতোয়া সাময়িকভাবে আলেম ওলামার কাছে নিতে হবে, আপনার কেমন ক্ষমতা আছে না আছে আপনাকে বলে দেবে আপনাকে কি করতে হবে, কিন্তু ক্ষমতা থাকবে রোজা রাখতে হবে। আপনার রোজা রাখার ক্ষমতা আছে, আপনার কাফফারা দিলে হবে না, মানে খাদ্য দান করলে হবে না, আর টাকা না, অনেকে টাকা দেয়, টাকা না, খাদ্য দিতে হবে। আর খাদ্য দেওয়ার ক্ষমতা আছে, আপনি বলবেন যে আমি পারবো না, তাও আপনার চলবে না, আল্লাহ তাআলা মানবেন না, আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না। ব্যাস, এ ব্যাপারে মূল ভিত্তি হলো যে দিনের বেলায় রোজা রাখা, কি রোজা অবস্থাতে স্ত্রী সহবাস করা হারাম। কোরআনে কোথায় আছে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদেরকে তোমাদের জন্য স্ত্রী মিলন বা স্ত্রী সহবাস রোজার রমজানের রাতে কি করা হয়েছে, হালাল করা হয়েছে। তার মানে কি? দিনের বেলায় হারাম করা হয়েছে, রাতে হালাল করা হয়েছে মানে স্ত্রী সম্ভোগ হালাল করা হয়েছে মানে দিনের বেলাতে হারাম করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কোন হাদিস, প্রসিদ্ধ হাদিস আপনারা শুনেছেন, তিনি বলছেন, যা রাজুলুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা হালাকতু ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি হালাক হয়ে গেছি, হালাক মানে ধ্বংস হয়ে গেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা আহলাকাক, তোমাকে কিসে ধ্বংস করলো, কিভাবে তুমি ধ্বংস হলে? কাল ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, আমি রমজানের দিনের বেলায় আমার স্ত্রীর সঙ্গে আমি মিলন করে ফেলেছি। কাল, তার মানে সাহাবী জানতো, তাই না? এখানে দেখেন যদি কেউ না জেনে করে স্ত্রী সহবাস, জানতো না করে ফেলেছে, তার রোজা ভাবে রোজা নষ্ট হবে, ভাঙবে রোজা নষ্ট হবে না, যদি কেউ না জেনে খায়, না জেনে পান করে, ভুলে পান করে, তাহলে তো রোজা নষ্ট হবে না। ঠিক না জেনে যদি কেউ সহবাস করে ফেলে, ভুলে যদি যায় না, ভুলে সহবাস হয় কি হয় না, যদি হয় তাহলে তার রোজা নষ্ট হবে না। এই জন্য সাহাবী জানতেন, এই জন্য এসে বলছেন যে আমি কি হয়ে গেছি, হালাক হয়ে গেছি, তার মানে আমি করে ফেলেছি। তখন বললেন, তুমি কিসে হালাক হয়েছো? বললেন, আমি রমজানের দিনে সহবাস করে ফেলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাজিদু মা তুতিকু রাকাবা, তোমার কি এই ক্ষমতা আছে যে তুমি একটা দাস মুক্ত, ক্রীতদাস মুক্ত করবে? কালা লা, সে বলল যে না হুজুর, আমি তো এমন ক্ষমতা নেই যে আমি ক্রীতদাস মুক্ত করব। কাল ফাহাল তাস্তাতি আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তুমি কি এতে সক্ষম যে দুই মাস এক টানা রোজা রাখবে? সাহাবী বললেন, লা, আমি তো তাও পারবো না। কাল ফাহাল তাজিদু মা তুতিমু সিত্তিনা মিসকিনান, তাহলে কি তুমি 60 জন মিসকিন খাওয়াতে সক্ষম? অবশ্য সাহাবী বললেন না। তারপরে যা মোট কথা, কাফফারা হলো কি যে হয় ক্রীতদাস আজাদ করতে হবে সেটা নেই, তখন দুটো মাস একটা না কি করতে হবে, রোজা রাখতে হবে, আর যদি না পারো তাহলে কি করতে হবে, 60টা মিসকিন খাওয়াতে হবে, 60 জন মিসকিন খাওয়াতে হবে। এবার এটা হলো কাফফারা, 60 জন মিসকিন কিভাবে খাওয়াবেন তাও বলা হলো। এবারে শুনুন কিছু মানে আনুষঙ্গিক মশলা, যে মহিলার উপর রোজা ফরজ সেই মহিলা যদি সম্মত হয়ে রমজানের দিনে স্বামী সঙ্গমে লিপ্ত হয়, স্বামী চাইলো ও রাজি হয়ে গেল, তাহলে তাকে কাফারা লাগবে না শুধু স্বামী কাফারা দিলেই হবে? দুইজনকেই কাফারা লাগবে, ঠিক সেম স্বামীকে যেমন লাগবে স্ত্রীকেও তেমনি লাগবে। অবশ্য তার ইচ্ছা না থাকা সত্ত্বেও স্বামী যদি তার সাথে জোরপূর্বক সহবাস করে, ধর্ষণ করে, সামাল দিতে পারলো না, তাহলে তার জন্য যথাসাধ্য তা প্রতিহত করা জরুরি। মোটেই না, ধর্ষণ যেমন রোধ করে মহিলা, ঠিক স্বামীর এই হামলা রোধ করবে রমজানের দিনে, ও রুখতে একান্ত যদি রুখতে না পারে তাহলে তার উপরে কাফারা ওয়াজিব নয়, কারণ সে বেচারি মজবুর হয়ে গেছে, সে মজবুর হয়ে মানে হয়ে গেছে কাজটা, অতএব তাকে কাফারা লাগবে না। কাফারা দেবে কে? সেই মানে জোর করে যে স্বামী করছে সেই স্বামী। এই জন্যই রমজানের দিনে যে মহিলা জানে যে তার স্বামীর কামশক্তি বেশি, কারণ একটুতেই সে উত্তেজিত হয়ে যায় এবং সহবাস করতে চায়, তখন তার কাছে প্রেম হৃদয়ে কাছাকাছি হলে নিজের যৌন পিপাসা দমন রাখতে পারে না যদি এমন হয়, সেই মহিলার জন্য উচিত রমজানের দিনে তার কাছ থেকে দূরে দূরে থাকা। প্রসাধন, সাজগোজ ইত্যাদি, সেন্ট ইত্যাদি ব্যবহার না করা, যাতে আকর্ষণ হয়। অনুরূপভাবে স্বামীর জন্য উচিত যদি পদস্খলনের জায়গা থেকে মানে পদস্খলনের আশঙ্কা থাকে তাহলে দূরে থাকা, যদি মনে হয় স্ত্রী এমন যে তাকে সামান্য কিছু ইঙ্গিত করলে সে উত্তেজিত হয়ে যায়, তাহলে স্ত্রীর কাছ থেকে দূরে থাকা উচিত। রমজানের দিনে তার কাছ থেকে দূরে থাকবে, প্রসাধন ও সাজসজ্জা সে করবে না, আর স্বামীও মানে স্ত্রী করবে না, আর স্বামীও সাজসজ্জা যদি করেও ফেলে তো তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে, তার কাজ ঘেঁষা থেকে দূরে থাকবে। যদি আশঙ্কা হয় উগ্র যৌন কামনায় সে তার মনকে কাবু রাখতে পারবে না, আর এই জন্য চুম্বন নিষেধ করা হয়েছে তাই না, রোজা রেখে চুম্বন যায় না যায়, চুম্বন এমন ব্যক্তির জন্য না যায় যে সামাল দিতে পারবে না, ঝড় তুফান শুরু হয়ে যাবে, তার জন্য চুম্বন যায়জ না। আর যে কাবু রাখতে পারবে নিজেকে বা স্ত্রীও রাখ মানে এমন নয় যে চুম্বন দিলে সে উত্তেজিত হয়ে যাবে, তাহলে তার জন্য চুম্বন দেওয়া যায়জ। যেমন পানি দিয়ে কুল্লি করা যায়জ তেমনি চুম্বন করা যায়জ, কিন্তু তার জন্য যায়জ না যে সামাল দিতে পারবে না, এটা ভূমিকা হয়ে যাবে, সুতরাং তার জন্য সেটা যায়জ হবে না। আর জেনে রাখবেন যখনই কোনো জিনিস নিষিদ্ধ হয় সেই জিনিসটাই করতে বেশি ইচ্ছা হয় তাই না, যদি আপনার চিঠির উপরে লেখা থাকে চিঠি খোলা নিষেধ বা প্রাপ্তবয়স্কদের পড়া নিষেধ, তখন প্রাপ্তবয়স্করা কি করে যেটাই নিষিদ্ধ দেখবেন শরীয়তে এটা নিষেধ সেটাই করতে বেশি মন চায় মানুষের, এটাই হচ্ছে মানুষের প্রকৃতি। পক্ষান্তরে যদি রমজানের রোজা কাজা রাখতে গিয়ে স্ত্রী সঙ্গম করে ফেলে, এখন স্ত্রী মাসিক হয়েছিল রোজাতে রমজানে, তো তিনটে চারটা পাঁচটা কারো সাতটা রোজা কাজা থাকে না, থাকে না, সেই কাজা রোজা রাখছিল মেয়েটা, এখন স্বামী বলছে আমি থাকতে পারবো না দিয়ে সে সহবাস যদি করে ফেলে তাহলে কি কাফফারা লাগবে? না, কাফফারা লাগবে না। এটা আমি দ্বিতীয় শ্রেণীর রোজা যেটা বললাম, কিন্তু গোনা হবে, কারণ এটা ওয়াজিব রোজা মেয়েটা রাখছিল, মেজরা মেয়েটা রাখছিল কি কাজা রোজা, ওয়াজিব রোজা, আর স্বামী হয়ে তুমি নষ্ট করে দিলে সেই ওয়াজিব কাজাটাকে ওয়াজিবটাকে, তাহলে গোনা হবে কিন্তু কাফফারা লাগবে না, মহিলার রোজা নষ্ট হয়ে যাবে, তাকে অন্য দিন আবার কাজা রাখতে হবে। আর যদি সহবাস হয়ে যায় তাহলে কি ওই মহিলা বাকি দিন না খেয়ে থাকবে, না খেতে পারবে? খেতে পারবে, কারণ রমজানের দিন নয় এটা, এটা কি দিন, সওয়ালের বা অন্যান্য মাসের দিন, রমজানের দিন নয়, সুতরাং সে খেতে পারবে এবং বারবার সহবাস করতে পারবে, সমস্যা নেই। তবে গোনা হবে স্বামীর, কারণ সে ইচ্ছাকৃত একটি ওয়াজিব রোজা নষ্ট করেছে, আর স্ত্রী যদি ইচ্ছা করে দেয় তারও গোনা হবে, তার জন্য তাদেরকে তওবা করতে হবে। মুসাফির যদি সফরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী সফরে আছে, এবারে সফরে থাকা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলল, তাহলে তাহলে তাদের জন্য কাজা ওয়াজিব হবে। তার মানে কখন? রমজানের দিনে সফরে অবস্থায় আছে, রোজা রেখে আছে, কিন্তু দুজনে সহবাসে লিপ্ত হয়ে গেল, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তাদের রোজাটা নষ্ট হয়ে যাবে, তাদেরকে কাজা করতে হবে। গুনাহ হবে? গুনাহ হবে না, কারণ সফরে রোজা রোজা কাজা করা জায়েজ। ওই দিনের বাকি অংশে পানাহার ইত্যাদি থেকে বিরত থাকাও তার জন্য জরুরি নয়, তার কারণ সফরে আছে, কেমন আছে মুসাফির। আর মুসাফিরের জন্য সফরে রোজা ভাঙা এবং পরে কাজা করা বৈধ। আশা করি বাদশাহ বুঝতে পেরেছে। বাদশাহ বুঝতে পারলেন? সফরে থাকলে স্বামী স্ত্রী সফর কোনো মক্কা গেছেন, মক্কায় স্বামী স্ত্রী হজ করতে ওমরা করতে গেছেন রমজানে, এখন হোটেলে দেখলেন রোজার অবস্থায় আছে, দিয়ে হয়ে গেল, স্বামী স্ত্রী যা হবার তাই হয়ে গেল, এই রোজার অবস্থা কি হবে? এই রোজা রেখে স্ত্রী সহবাস যায় না যায় না? না যায়। এই তো বললাম, আমি বুঝতে পারছি যে বলছেন আমরা হয়তো বুঝতে পারিনি। এই অবস্থায় যদি স্বামী স্ত্রী সহবাস করে তাহলে জায়েজ, কেন? তারা সফরে আছে, মুসাফির অবস্থায় রোজা না রাখলেও চলে, কাজা করলেও চলে, তাই না? এখন রোজা রেখেছিল, থাকতে পারলো না, রোজা নষ্ট করে দিল, তা তার জন্য কাজা করতে হবে, গোনাও হবে না, তার কারণ সফর অবস্থায় রোজা রাখা জরুরি নয়, আপনি রাখতেও পারেন আর কাজাও করতে পারেন, ঠিক আছে, মনে থাকবে। অনুরূপ ভাবে এমন রোগী যার রোগের জন্য রোজা ভাঙা বৈধ ছিল কিন্তু কষ্ট করে সে রোজা রেখেছিল, সে যদি তার স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলে যে সেই দিনে মাসিক থেকে পবিত্র হয়েছে, সে তার স্ত্রী তো অসুখ না, স্বামীর অসুখ, তার স্ত্রীর সঙ্গে কি সহবাস করবে? স্বামীর স্ত্রীর মাসিক ছিল, সকালবেলা সে পবিত্র হয়েছে, গোসল করেছে, এখন তো সে রেডি, রোজা হবে তার? রোজা হবে না, কিন্তু না খেয়ে থাকতে হবে, তাই না? এখন স্বামী করলো কি, সে অসুস্থ মানুষ, এইদিকে আবার ওইদিকে জ্বর আছে কিন্তু কাম জ্বরও কম না, দিয়ে বাস সে বললো আর রাজি হয়ে গেল, হয়ে গেল, এই ক্ষেত্রে কি হবে? যেহেতু মুসাফিরের মতোই, এর জন্য রোজা কাজা করা, যেহেতু অসুস্থ ব্যক্তি রোজা কাজা করা জায়েজ, তখন গোনা হবে না, কি হবে? তাকে কাজা করতে হবে। আর স্ত্রীর জন্য গোনা হবে না, যেহেতু সে পবিত্র হয়ে গেছে, গোনা হবে না, অবশ্য কাজা করে নিতে হবে, স্ত্রী তো কাজাই আছে, আর স্বামী যেহেতু অসুস্থ অবস্থায় তার জন্য ভাবলো যে কাজা করলো কোনো সমস্যা নেই, কারণ কষ্ট হচ্ছে রোজা রাখতে। তো যাই হোক, দুজনের জন্যই কি হবে? কাজা করতে হবে আর গোনা হবে না। যে ব্যক্তি যে বৈধ ওজনের ফলে রোজা রাখা বন্ধ রেখেছিল, দিনের মধ্যে তার সেই ওজন দূর হয়ে যাওয়ার পর যদি স্ত্রী সহবাস করে তাহলে তার জন্য কাফফারা ওয়াজিব নয়। যেমন কোনো মুসাফির যদি দিন থাকতে রোজা না রেখে ঘরে ফিরে দেখে যে তার স্ত্রী সেই দিনই ফজরের পর মাসিক থেকে পবিত্র হয়েছে, কিংবা স্বামী স্ত্রী ঘরে ফিরে এসছে, স্বামী স্ত্রী দুজনে সফরে ছিল, ঘরে ফিরে এসছে, ঘরে ফিরে এলে আর কি খেতে পারবে? খেতে পারবে না, কারণ রমজানের দিনে সম্মানার্থে বাকি দিনটা তাদেরকে না খেয়ে থাকতে হবে, তাই না? তেমনি সহবাস। কিন্তু যদি তারা সঙ্গমে লিপ্ত হয়ে যায়, এতে স্বামী স্ত্রী কোনো প্রকার পাপ হবে না, যেহেতু ওই দিন শরীয়তের অনুমতিক্রমে তাদের জন্য মানান কি বলে মান্য নয়, এবং ওই দিনে রোজা না রাখাও তাদের পক্ষে অনুমোদিত। সুতরাং মানে যদি না না থাকতে পেরে যদি সহবাস করে ফেলে যে দিনে সে মুসাফির অবস্থায় ফিরে এসছে ঘরে, কিন্তু তার রোজা হবে না, বাকি দিনটা সম্বন্ধ করা দরকার ছিল কিন্তু মানে হয়ে গেল, সহবাস হয়ে গেল, তাহলে তাদের গোনা হবে না, এবং কি হবে? তো কাজা তো করতেই হবে, হ্যাঁ, গোনা হবে না, এটা হচ্ছে কথা। যদি কোনো ব্যক্তি সুস্থ অবস্থায় রোজা রেখে স্ত্রী সহবাস করার পর দিন থাকতে এমন অসুস্থ হয়ে পড়ে যাতে তার জন্য রোজা ভাঙা বৈধ, তাহলে তার জন্য কাফফারা ওয়াজিব, যদিও তার জন্য দিনের শেষ ভাগে অসুস্থ হওয়ার পর রোজা ভাঙা বৈধ, কারণ সহবাসের সময়ে সে তাতে অনুমতি প্রাপ্ত ছিল না। সহবাস যখন করলো সুস্থ, তারপরে অসুস্থ হয়ে গেল, এখন বলবে আমার তো অসুস্থ, আমি রোজা না, তোমার তুমি যখন সহবাস করেছো তখন কি ছিলে? সুস্থ ছিল, অতএব তোমাকে কাফফারা লাগবে। ওই স্ত্রীও তাই, স্ত্রীকেও কাফফারা লাগবে যদি সে সম্মত ছিল। অনুরূপভাবে যে ব্যক্তি দিনের প্রথমাংশে সহবাস করার পর সফর করে তাহলে তার জন্য কাফফারা ওয়াজিব। দেখবে সফর করবো, স্বামী স্ত্রী সফর করবো, তো সফরটা আছে কখন? দশটার সময় কি দুপুরে, সকাল থেকেই বললো আমাদের তো রোজা রাখবোই না সফরে, তো চল সকালবেলাতেই ঘরে থেকে হবে নাকি? হ্যাঁ বাদশাহ নামদার, আপনি সফরে যাবেন, কোথায় সফরে যাবেন, মনে করুন জোহরের একটু পরে যাবেন কিংবা আসরের পরে যাবেন, তো আপনি জোহরের নামাজটা কি বলে জোহরের সময়ে যাবেন, জোহরের এখন আজান হয়নি, জোহরের নামাজটা আজানের আগে বা সময় হওয়ার আগে পড়ে নিতে পারবেন? হবে রওনা দেবে কোথায়, মানে শহর ছেড়ে বেরিয়ে যেতে হবে, গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে, তবে ঘরে থাকা অবস্থায় হবে না, কসর করা হবে কিংবা নামাজের সময় হওয়ার আগে কি নামাজ পড়ে না যাবে? না যাবে যখন, তাহলে আপনি এখন সফরে বেরই হলেন না, আর বাড়ি থেকে আপনি বললেন আমি তো যাবো সফরে, যেমন অনেক প্রেমিক প্রেমিকা আছে না, ভালোবাসা করে, এ বলে বিয়ে তো হবেই, বলে না বলে বিয়ে তো হবেই, তখন কি আগেও যাইস? অনেক বেবকুক মনে করে আমরা তো বিয়ে একদম পাকাপাকি কথা হয়ে গেছে, এমনকি প্রেমিক প্রেমিকা না হলেও বিয়ের কথাবার্তা হয়ে গেছে, ওই যে কি বলো ওটাকে, ওই যে আংটি পুড়িয়ে দেয় এনগেজমেন্ট, এনগেজমেন্ট পাইগাম হয়ে গেছে, তখন আবার কি, আমার তো স্বামী স্ত্রী অনেকে ঘুরতে ফিরতে সুযোগ দেয়, বলে বিয়ে তো হয়েই যাবে, তখন কথাবার্তা হয়ে গেছে, দিন পর্যন্ত হয়ে গেছে, তো করলে সমস্যা কি? যে অনেকে মনে করে এটা জায়েজ, কিন্তু এটা কি হারাম, এটা হচ্ছে হারাম, বিয়ে পড়ানো পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে, হ্যাঁ বিয়ে পড়ানো হয়ে গেছে, এরপরে বউ তোলা হয়নি ঘরে, বউ তোলার আগে এরা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী মাথা মিলন করতে পারে একসাথে, ওটা বসে করতে সমস্যা নেই, কিন্তু সময় হওয়ার আগে যদি কেউ করে তাহলে তাদের গোনা হবে, ব্যবচার হবে, তো এরা এখন সফরে বের হলো না, আর সফরে যখন বের হবো তখন চলো আমাদের জন্য হালাল ঘর থেকে শুরু করে দিই, তাহলে কি হবে, তাহলে তাদেরকে কাফফারা লাগবে, গোনা তো হবেই এবং কাফফারাও ওয়াজিব হবে, যদিও সফর করার পরে ওই দিনই তারা রোজা, তাদের জন্য রোজা ভাঙা বৈধ, কেননা রোজা ভাঙা বৈধ হওয়ার পূর্বেই সে রমজান মাসের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। যদি কোনো ব্যক্তি কাফফারা থেকে রেহাই পাওয়ার বাহানায় প্রথমে কিছু খেয়ে অথবা পান করে, খায় অথবা পান করে, তারপরে স্ত্রী সঙ্গম করে, তাহলে তার পাপ অধিক। কেউ মনে করলো যে সহবাস করলে তো 2 মাস রোজা রাখতে হবে, তো দরকার নেই আগে খেয়ে নি, রোজাটা ভেঙে দিই তারপরে সহবাস করি, তার কাফারা লাগবে না, লাগবে না, চালাকি আর কি, চালাকি, চালাকি করে আগে খেয়ে রোজাটা নষ্ট করি তারপরে সহবাস করি, তাহলে কাফারা লাগবে না, এরকম মনে করে, তাহলে তার এই চালাকি খাটবে না, যেহেতু আয়াতে পাপ বেশি, যেহেতু সে রমজানের মর্যাদাকে পানাহার এবং সঙ্গম উভয়ের মধ্যে কি করেছে, ডবল ভাবে নষ্ট করেছে, বৃহৎ কাফারা তার হককে অধিক কার্যকর হবে, আর তার ওই বাহানা ও ছলনা নিজের ঘাড়ে বোঝা স্বরূপ হবে, তার জন্য খাঁটি তওবা ওয়াজিব, যার জন্য রোজা রাখা ফরজ, তার রমজান মাসের দিনে রোজা অবস্থায় সঙ্গম ছাড়া অন্য কোনো কারণে বা অন্য কোনো রোজায় কাফারা ওয়াজিব নয়, যেমন নফল রোজা রেখেছে স্ত্রী নফল, দেখেন স্বামী থাকতে স্ত্রী নফল রোজা রাখা যায়, স্ত্রীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যায়, এবার মনে করুন যে স্বামী স্ত্রী দুজনে নফল রোজা রেখেছে কিংবা স্ত্রী অনুমতি রেখেছে নফল রোজা রাখো, এবার নফল রোজা রাখার পর স্ত্রীরা সবুর হয় না, দেখবো স্বামীরা সবুর হয় না কিংবা স্ত্রীরা হতে পারে, স্বামীরা সবুর হয় না, তাহলে এই অবস্থায় সে যদি সহবাস করে ফেলে তাহলে গোনা হবে, গোনা হবে না, আর রোজা কাজাও জরুরি লাগবে না, কিচ্ছু হবে না, বুঝতে পারছেন, না কাফফারা লাগবে, না গোনা হবে, আর না তা কাজা করতে হবে, কসমের কাফফারা রোজা রাখা, কোনো অসুবিধার ফলে এরম অবস্থায় কোনো নিষিদ্ধ কাজ করে ফেলে যে রোজা রাখতে হয় জরিমানা স্বরূপ, তামাত্তু হজ করতে গিয়ে যে কোরবানি না পেলে যে রোজা রাখতে হয়, এসব রোজাগুলো যদি কি বল রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে কাফফারা ওয়াজিব নয়, যেমন সঙ্গম না করে স্ত্রী জনির বাইরে বীর্যপাত করে ফেললেও কাফফারা ওয়াজিব নয়, সহবাস করলো না, সহবাস কাকে বলে প্রথমেই বলেছি, সেই সহবাসটা করলো না, এমনিতেই নষ্টি ফষ্টি করতে করতে বীর্যপাত হয়ে গেছে, রোজা নষ্ট হবে না, হবে না, রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু কাফারা লাগবে, কাফারা লাগবে না, কেন এই বীর্যপাতটা সহবাসের মাধ্যমে হয়নি, সহবাসের বাইরে হয়েছে, তার জন্য রোজা নষ্ট হয়েছে, কিন্তু কাফফারা লাগবে না, গোনা হবে না, হবে না, গোনা অবশ্যই হবে, যেহেতু ইচ্ছাকৃত রোজা নষ্ট করেছে, তাকে তওবা করতে হবে, কিন্তু কাফফারা লাগবে না, কাজা করতে হবে, জানি না কাজা আল্লাহ কবুল করবেন না, করবেন না। আচ্ছা, ব্যভিচার করে যদি কেউ রোজা নষ্ট করে, এখন স্ত্রী নয়, স্ত্রী সহবাস না, পরস্ত্রী, হ্যাঁ পরস্ত্রী, তাহলে ব্যভিচার করার ফলে যদি কেউ বলে আমার তো বউ নয় তো আমি কাফারা দেবো কেন, বউ তো নয় কিন্তু তাকে তো বউ বানিয়ে নিয়েছ, তো বউ কাউকে বউ বানিয়ে যদি সহবাস করে পরপরের বউকে বা অন্য কোনময় হারাম মেয়েকে, তাহলে পরে তার ও কাফফারা ওয়াজিব, তার গুনাহ ব্যভিচারের গুনাহ হবে, আর তার জন্য কাফফারা ওয়াজিব হবে, তাকেও কাফফারা দিতে হবে তাদের উভয়কে যদি ইচ্ছাকৃত ভাবে করে। তাছাড়া ব্যভিচারের সাজা ও তওবা অবশ্যই আছে। এই ছিল মোটামুটি জানার বিষয়, যে বিষয়গুলো আমরা অনেকেই জানি না বা জানতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন রোজা পড়ে, যদিও যেহেতু আমরা সুযোগ পেলাম তো এই কথাগুলো বললাম, যাতে আমরা আলোচনা করেছি কিন্তু এই ভিডিও করার সুযোগ পাইনি, তার জন্য কথাগুলো আমরা ভিডিওবদ্ধ ক্যামেরাবদ্ধ করলাম। ইনশাআল্লাহ বহু মানুষ উপকৃত হবে এর দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের ইলম শিক্ষা তৌফিক দান করুন। আল্লাহুম্মা ফাতিহনা ফিদ্দিন, কারণ দ্বীনের ইলম আল্লাহ তাআলা যাকে যার জন্য ভালাই চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন, তো দ্বীনের জ্ঞান শিক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انا نسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين।